Book 2 4 4 4 في المدرسة بيدالوي سكولي بيدالوي سكولي أين نحن؟ أمرا كوتهاي أمرا كوتهاي نحن في المدرسة. أمرا بيدالوي. أمرا بيدالوي. عندنا صف. أمادير كلاس أче. أمادير كلاس أче. هؤلاء هم التلاميذ. أورا شاطرو. أورا شاطرو. هذه هي المعلمة. উনি শিক্ষিকা উনি শিক্ষিকা হাযা হুয়াল ফাসল ওটা ক্লাস ঘর ওটা ক্লাস কক্ষ ওটা ক্লাস ঘর মাযা নাআমাল আমরা কি করছি আমরা কি করছি নাহনু নাতাআল্লাম আমরা শিখছি আমরা শিখছি نحن نتعلم لغة আমরা একটি ভাষা শিখছি আমরা একটি ভাষা শিখছি انا اتعلم الانجليزيه আমি ইংরেজি শিখছি আমি ইংরেজি শিখছি انت تتعلم الاسبانيه তুমি স্প্যানিশ শিখছো তুমি স্প্যানিশ শিখছো হুয়া ইয়াতাআল্লামুল আলমানিয়া সে জার্মান শিখছে সে জার্মান শিখছে নাহনু নাতাআল্লামুল ফরান্সিয়া আনতুম তাতাআল্লামুন আমরা ফ্রেঞ্চ শিখছি আমরা ফ্রেঞ্চ শিখছি أنتن تتعلمن الإيطالية. تومرا شباي إيطاليان شيكتشو. تومرا شباي إيطاليان شيكتشو. هم يتعلمون. حضرتكم تتعلمون الروسية. تارا راشيان شيكتشه. تارا راشيان شيكتشه. تعلم اللغات شيء ممتع ভাষা শেখাটা একটা দারুণ ব্যাপার ভাষা শেখাটা একটা দারুণ ব্যাপার نحن نريد ان نفهم الناس আমরা মানুষকে বুঝতে চাই আমরা মানুষকে বুঝতে চাই نريد ان نتكلم مع الناس আমরা মানুষের সঙ্গে কথা বলতে চাই আমরা মানুষের সঙ্গে কথা বলতে চাই